السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما دير موسم چلچه عبادتر موسم اور سامنے آسچه قربانیر موسم جیتا قربانیر پوشو بولی بولی تو آمرا بولتے پارین آمرا کی بول بو پوشو جبائی پوشو جبائیر موسم آسچه কিন্তু বহু মানুষ বর্তমান পরিস্থিতির দিকে খেয়াল করে আর পশু জবাইয়ের মশলা শুনতে চাইছে না, এ ফজিলত শুনতে চাইছে না, বরং মানুষ বলি দেওয়ার বা মানুষ কোরবানি করার বা মানুষ জবাই করার মশলা শুনতে চাচ্ছে, রক্ত গরম করার মশলা শুনতে চাচ্ছে এবং তার ফজিলত শুনতে চাচ্ছে। তো যার যেমন কাজ সে তেমন লোক আছে। রাজনৈতিকভাবে যা করা দরকার রাজনৈতিক পর্যায়ে নেতারা করবে, আমরা যেটুকুর মালিক আমরা করতে পারি, যার যতটা ক্ষমতা, আমাদের কাছে অস্ত্র আছে, কিসের দোয়ার অস্ত্র আছে, আমরা দোয়া করি, বাকি আল্লাহ তাআলা সকলের মালিক, তিনি সকলের মঙ্গল করুন এটা অবশ্যই কামনা করি। যাই হোক, আমরা কোরবানি প্রসঙ্গে যেহেতু বলছিলাম এবং এই মৌসুম চলছে, সুতরাং সেই সম্পর্কে কিছু কথা আরো বলি। যখন আপনি পশু ক্রয় করবেন, পশু ক্রয় করে বলবেন এটা আমি কোরবানি দেব, মানে কোরবানির জন্য নির্দিষ্ট করে নিলেন, তখন কিছু মশলা আপনার জন্য জানা জরুরি, জানতে হবে। তখন থেকে ওই পশুর মালিকানা আপনার হাতছাড়া হলো, ওই পশুর মালিক কে এখন? আল্লাহ। ওই পশুর মালিক আপনি নন, ফলে তা বিক্রয় করা যাবে না, দান করাও যাবে না, উৎকৃষ্টতর বিনিময় ছাড়া পরিবর্তনও করা যাবে না। যদি বলেন পরিবর্তন করব তাহলে তার থেকে ভালো চাই। যেহেতু যা আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে গেছে তা ক্রয় বিক্রয় বৈধ নয়, তবে যেহেতু ওর চেয়ে উৎকৃষ্টতর পশুর বিনিময়ে পরিবর্তন করাতে কোরবানির মান অধিক বেড়ে যায় তাই তা বৈধ। আর ওর থেকে খারাপ দেবেন তা কিন্তু চলবে না, অবৈধ হয়ে যাবে। ব্যাস, কোরবানির পশু নির্দিষ্ট করার পর যদি ব্যক্তি মারা যায়, মনে করুন পশু কিনলেন তারপর সে মারা গেল, পশু কিনল তারপর সে মারা গেল, তাহলে কোরবানিটা কি হবে? তার ওয়ারেসরা কোরবানি দেবে, নয় যে মারা গেছে মালিক অতএব সে পশুটা কোরবানি দিতে হবে না, তা নয়, কারণ আগেই সে মালিক ছিল না, পশুর মালিক ছিল না, যখন কোরবানি দেবো বলেছিল তখনই মালিকানা হাতছাড়া হয়েছিল, সুতরাং তার ওয়ারিসরা তা জবাই করবে, দান করবে এবং উপঢৌকন দেবে যেভাবে কোরবানির নিয়ম সেইভাবে। যদি তার কোনো ত্রুটি দেখা যায়, মানে পশু কিনলেন, কেনার পরে কোনো ত্রুটি হয়ে গেল, মনে করুন কান কাটা গেল, শিং ভাঙা গেল, তাহলে এইরকম কোরবানি, এরকম পশুর কোরবানি করা হচ্ছে মাকরুহ। মাকরুহ, তাহলে মাকরুহ মানে কি? কোরবানি হয়ে যাবে। আর যদি বড় ত্রুটি হয়ে যায় যাতে কোরবানি সিদ্ধ না হয়, যেমন একবারে খোঁড়া হয়ে গেল, একেবারে কানা হয়ে গেল, তাহলে যদি নিজ কর্মদোষে হয়, নিজের কর্মফলে, নিজের কারণে হয়, এমন একটা কাজ করলেন আপনি চোখটাকে নষ্ট করে দিলেন, এমন একটা কাজ করলেন যে খোঁড়া হয়ে গেল, তাহলে ওর পরিবর্তে ত্রুটিহীন পশু কোরবানি করা জরুরি। তখন আপনাকে করতে হবে কি? ওটাকে বাদ দিয়ে অন্য একটা পশু, ভালো পশু কোরবানি করতে হবে, আর ওই ত্রুটিযুক্ত পশুটি তার অধিকারভুক্ত হয়ে যাবে। তবে ওই ত্রুটি যদি কোরবানিদাতার কর্মদোষে বা অবহেলায় না হয়, তাহলে ওটাই কোরবানি করা তার জন্য সিদ্ধ হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এখন অসুস্থ হয়ে গেল, আমার কোনো ত্রুটি ছিল না, তাহলে আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন। নির্ণয়ের পূর্বে যদি কোরবানি তার উপর ওয়াজেব থাকে, কিন্তু ওয়াজেব কোরবানি হয়, কখন কোরবানি ওয়াজেব হয়? যদি বলি কোরবানি সুন্নতে মুয়াক্কাদা, ওয়াজেব কখন হয়? যখন নজর মানা হয়, যখন নজর মানা হয় তখন ওয়াজেব হয়ে যায়। তো এরকম নজর মেনে থাকলে তারপর কোন ছাগল তার জন্য নির্ণীত করল এবং তারপর তার নিজ দোষে বা তা ত্রুটিযুক্ত না হয়ে অন্য কারণে হয়ে থাকে, তা হলেও ত্রুটিহীন পশু দ্বারা তার পরিবর্তন জরুরি হবে, নিজের কারণে না হলেও। ওটাকে চেঞ্জ করতে হবে। কোরবানি পশু হারিয়ে বা চুরি হয়ে গেলে, হারিয়ে বা চুরি হয়ে গেলে ওই একই মশলা, যদি নিজের কারণে হয় তাহলে পরে দিতে হবে, অবশ্য সামর্থ্য থাকলে দেবে, আর যদি নিজের কারণে না হয় তাহলে সে যদি দিতে সক্ষম না হয় তো আল্লাহ তাআলা মাফ করবেন, ক্ষমা করবেন, ঠিক না? আর এটা হচ্ছে যেহেতু আমানত, যা যত্ন সত্ত্বেও বিনষ্ট হয়ে গেলে তার জামানত নেই, তবে ভবিষ্যতে ওই পশু যদি ফিরে পায়, দেখা গেল হারিয়ে গেছিল বা চুরি হয়ে গেছিল, উদ্ধার হলো, কখন? কোরবানির দিন পার হওয়ার পরে, 13 তারিখ পার হয়ে গেছে, তারপরে কোনো সময়ে পাওয়া গেল, তবে কোরবানির সময় পার হয়ে গেলেও ওই সময়েই তা জবেহ করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু যদি কোরবানি দাতার অবহেলা অযত্নের কারণে রক্ষা না করার ফলে হারিয়ে বা চুরি হয়ে যায়, তাহলে তার পরিবর্তে অন্য একটি পশু কোরবানি করা জরুরি হবে। বুঝতে পাচ্ছেন? কোরবানি পশুর কোন অংশ, মাংস, চর্বি, চামড়া, দড়ি ইত্যাদি বিক্রয় করা বৈধ না, ঠিক? তাহলে চামড়া বিক্রি করবেন তো কি করবেন? আপনি ব্যবহার করতে পারেন, যদি ব্যবহার করতে না পারেন তাহলে বিক্রি করে তার পয়সা দান করতে হবে। চামড়া যদি কেউ ব্যবহার করতে চায় তাকে দান, মিসকিন হয় দান করে দেবেন, আর না হয় তা বিক্রি করে আপনি দান করে দেবেন। দাম নেই কোরবানির চামড়ার, দাম নেই, দরকার নেই, মাটিতে পুঁতে দেবো। ওই যে কেউ বলছে না বয়কট করতে, যে আমরা কোরবানির চামড়ার পশু বিক্রি করবো, তো এইভাবে মাটিতে পুঁতে নষ্ট করা ঠিক না, অপচয় করা ঠিক না, যা দাম পাবে মিসকিনদের হকে যা আছে তাই হবে যাবে। আর এই কোরবানির চামড়ার মন্দা বাজার হওয়ার কারণে ত্রুটি হয়তো কেউ আপনাকে চাপ দিয়ে করাচ্ছে না, কোনো কোনো ক্ষেত্রে হতেও পারে যে আমাদের যারা অমুসলিম আছে তাদেরকে, তারা আমাদেরকে চাপ দিচ্ছে যাতে আমরা কোরবানি না করি, এরকম যদিও হয় তবুও আপনি যখন কোরবানি করেছেন তখন চামড়াটা নষ্ট না করে যেটুকুই আপনি দাম পান সেইটুকু বিক্রি করে করে মিসকিনকে দেন, আর এর প্রতিবাদ করার জন্য অন্য পদ্ধতি অবলম্বন করুন। বেস, আপনি যেহেতু আল্লাহর জন্য এটাকে কোরবানি করেছেন তখন এই কিছু ব্যবহার করা আপনার জন্য, তবে কি গোশত খাওয়া যাবে, তাই না? গোশত খাওয়া যাবে, চামড়া যদি না খাওয়া যায় তো তা কি করতে হবে? দান করতে হবে। চর্বি যদি না খাওয়া যায় তাহলে কি করতে হবে? দান করতে হবে। আচ্ছা, গোশত খাওয়ার পর হাড্ডিগুলো অনেকে বিক্রি করে, তাই না? অনেক যে গরুর হাড্ডি থাকে হাড্ডিগুলো বিক্রি হয় বা গ্রামে গ্রামে দেখেছি কিনতে আসে, তো সেইগুলো বিক্রি করা যাবে কি যাবে না? এই এই এতে মানে এই নীতিতে সেগুলো বিক্রি করলো মিসকিনদেরকে দান করে দিতে হবে, ঠিক আছে? আর এর কোন অংশ দ্বারা কসাইকে পারিশ্রমিক দেওয়া যাবে না, কারণ তাও বিক্রি হয়ে গেল এক প্রকার। সে কোরবানিটা করে দিল, ছাড়িয়ে দিল, গোশত বানিয়ে দিল, তার বিনিময়ে আপনি গোশত দেবেন তা কিন্তু চলবে না, কারণ এটাও এক প্রকার ক্রয় বিক্রয়ের মতো হয়ে গেল। হ্যাঁ, তবে যদি কসাই গরিব হয় কিংবা গরিব না হয়, যেমন হুজুর জবাই করে দিলেন কিংবা কোনো বড় লোক জবাই করে দিলেন, তো গরিব মানুষ ছাড়িয়ে ছুড়িয়ে দিল, অনেকের মনে আশা থাকে যে গোশত পাবো, তো ঠিক আছে, সমস্যা নেই, আপনি তাকে পারিশ্রমিক দেন এবারে, তারপরে গোশত তাকে দেন সাদকা স্বরূপ অথবা হাদিয়া স্বরূপ দেন, বড়লোক হলে হাদিয়া দেন আর মিসকিন গরিব হলে তাকে আপনি সাদকা দেন, তো এটা দোষনীয় নয়, যেহেতু তখন তাকে অন্যান্য হকদারদের সামিল মনে করা হবে, বরং সেই অধিক হকদার হবে। কেন? কারণ সেই গোশতে হাত দিয়ে সে জবাই করেছে, সেই কর্মযোগে শরিক হয়েছে এবং তার মন ওর প্রতি আশান্বিত হয়েছে, যে মনে কিছু একটা গোশত পেলে এটা মনে মনে আশা থাকে না? থাকে না। তো উত্তম এই যে তার মজুরি আগে মিটিয়ে দেবে এবং পরে কিছু দান বা হাদিয়া দেবে, যাতে কোনো সন্দেহ গোলযোগী অবশিষ্ট না থাকে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? মসজিদের ইমাম সাহেব যদি হন, তো ইমাম সাহেব যদি মজুরি না নেন তো আলাদা কথা, কিন্তু হাদিয়া হিসাবে আপনি তাকে গোশত দিতে পারেন। বেস, পশু ক্রয় করার পর যদি তার বাচ্চা হয় তাহলে মায়ের সাথে তাকেও কোরবানি করতে হবে, এখন হচ্ছে হুজুর এই দু একদিনে বাচ্চা হয়েছে, ছোট বাচ্চাটাকে কি করে কোরবানি করি, তাহলে আপনি পুষুন, আগামী বছরে তাকে কোরবানি দিতে হবে। কোরবানি তার পশুর যে বাচ্চাটা হবে, কোরবানির যে বাচ্চাটা হবে সেটাও হবে কোরবানি। আচ্ছা, ওই সময়ে যদি গাই দুধ দেয় বা উট দুধ দেয়, সে দুধ খাওয়া যাবে কিনা? মনে করুন কোরবানির জন্য ফিক্সড করলেন, তারপরে দুধ তার আছে, কিংবা কিনলেন সে দুধ দেয়, দুধের গাই, তাহলে সেই দুধ খাওয়া যাবে কিনা? অনেকে মনে করেন যে দুধ খাওয়া যাবে না, বা দুধ খেলে ও যে পরিমাণ খাবেন সেই পরিমাণ টাকা সদকা করতে হবে। তার গোবর, তার গোবর আপনি সার রূপে ব্যবহার করতে পারবেন না? পারবেন না। বলছে অনেকে বলে যে না, গোবরও ব্যবহার করা যাবে না, যে পরিমাণ ব্যবহার করবেন তার পরিমাণ টাকা আপনাকে সদকা করতে হবে মিসকিনদেরকে। না, এতটা এতটা নয়, যদিও সাফি মজাবে এরকম আছে, কিন্তু সঠিক হল যে এর কোনো দলিল নেই। দলিল থাকতে হবে যে তোমার দুধ খাওয়া হারাম, তাছাড়া আপনি তো ব্যয় করছেন, তাই না? সে পশুটাকে খাওয়াচ্ছেন, তো খাওয়ানোর একটা নিশ্চয় বিনিময় আছে। তার বদলে আপনি দুধ খাবেন, তার বদলে আপনি তার গোবর ব্যবহার করবেন, তার বদলে দরকার হলে সওয়ারই সওয়ার হতে পারেন। হেলে গরু যদি হয় তাহলে আপনি গাড়ি গাড়িতে বয়াইতে পারেন প্রয়োজনে, তাই না? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন মক্কায় উট কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, ফাকালা ইরকাবহা, তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, মানে হাঁটি হেঁটে হেঁটে উটটাকে ডাকিয়ে নিয়ে যাচ্ছে। তো বলছে ইরকা, উনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইরকাবহা, তুমি চাপো ওতে, সওয়ার হও। ফাকালা ইন্নাহা বাদানা, বলে এটা তো মক্কার জন্য কোরবানি। ফাকালা ইরকাবহা, ক্বালা ইন্নাহা বাদানা, ক্বালা ইরকাবহা ওয়াইলাকা ফি সালিসা, তার মানে আরে তোমার সর্বনাশ হোক, তুমি চাপো। তার মানে চাপতে বারবার তাকিদ করলেন, তিন তিনবার বলে, বুখারীর হাদিস, হাদিস সহি। তার মানে বোঝা গেল যেটা কোরবানির জন্য হবে তার উপরে যে সওয়ার হওয়া যাবে না তা ঠিক না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। তাহলে বোঝা গেল যে গোবরও ব্যবহার করা যাবে, আর প্রত্যেক জিনিস আসল হচ্ছে যে সেটা বৈধ যতক্ষণ না তার অবৈধ হওয়ার দলিল এসেছে। ব্যাস, এবারে চলুন আর একটা মশলা। অনেকে বলছেন হুজুর কোরবানি করব, গোশত সারা বছরই খাই, তো কোরবানির সময় কোরবানি না করে তার পয়সাটা যদি সাদকা করে দিই গরিবদেরকে সরাসরি গোশত না দিয়ে, তা কোনটা উত্তম হবে? কোরবানির সময়ে কোরবানি করাই হচ্ছে উত্তম। কেউ বলছে হজ করতে আসা প্রায় তিন চার পাঁচ লাখ টাকা খরচ হচ্ছে, কি দরকার সেই পাঁচ লাখ টাকা আমি মাদ্রাসায় দিই, গরিবদেরকে দিই, সেটা বেশি ভালো হবে না? না, হজ যখন ফরজ হয়েছে তখন আপনাকে হজ করতে হবে, সেখানে আপনার মাথা খাটালে চলবে না। তোমার যদি দান করার ইচ্ছা অন্য টাকা দাও, তোমার তো টাকার অভাব নেই, গরিবদেরকে নিশ্চয়ই মায়া হওয়া দরকার, অন্য টাকা দাও, তুমি কোরবানির টাকা গরিবদেরকে দেবে কেন, তাই না? অনেকে দিতে চায় না, যাকাত ছাড়া দিতে চায় না, কোরবানি ছাড়া, মানে খরচ করতে চায় না। তো এইরকম ব্যয়কুণ্ঠ লোক যারা, বখিল লোক যারা, তারা এইরকম বলে তুমি গরিবদেরকে যথাসাধ্য দান করো, তোমার যাকাত দাও, কিন্তু কোরবানি না করে তুমি করবে একটা ইবাদত, নষ্ট করে তুমি আর একটা ইবাদত করবে তা হয় না, বরং কোরবানি তা যথাসময়ে একটা ইবাদত, অতএব সেটা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন, আর যখন তিনি কোরবানি করেছেন তখন গরিব ছিল না? ছিল না, গরিব অবশ্যই ছিল, তবে হ্যাঁ কোরবানির পরে নষ্ট হতে দিলে হবে না, যেমন আগে হজে হতো নষ্ট হয়ে যেত, মানুষ সব গোশত খেতে পারত না। তো এখন আলহামদুলিল্লাহ বহু সিস্টেম হয়েছে যে সেই কোরবানির গোশত আমরাও দেশে বিদেশে খাচ্ছি, তো এরকম নষ্ট যাতে না হয় সেরকম চেষ্টা করতে হবে। আপনার বাড়িতে বলছে আমার বাড়িতে কারেন্ট থাকে, ফ্রিজ নেই, গোশত রাখার জায়গা নেই, গোশত কোথায় রাখবো? ঠিক আছে, বিলিয়ে দেন, এত বিলবো না, ঠিক আছে, তাহলে যদি ফ্রিজ না থাকে তো শুকিয়ে রাখুন। অনেকে লবণ হলুদ দিয়ে শুকিয়ে সারা বছর খায়, তাই না? সমস্যা নেই, তা বলে আপনি ভাববেন না যে কোরবানি না দিয়ে আপনি দান করে দিয়ে খালাসি পাবেন, বরং আপনাকে কোরবানির সময়ে, কোরবানি একটা ইবাদত, সেই ইবাদত আপনাকে পালন করতে হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তাই না? কোরবানি কার জন্য? আল্লাহর জন্য না, লোকে মানুষের জন্য, কিছু লোক আছে মানুষের জন্য করে, কিছু লোক আছে যারা ছেলে মেয়েরা তাকি তাকি দেখবে ছেলে মেয়েদের খাওয়ার জন্য করে, এই জন্য ছোট ছাগল দেবে না, কি দেবে, গরুতে ভাগ দেবে, যাতে করে গোশটা ফাঁকে না যায়, আল্লাহুল মুস্তাআন। আর দেখবেন নামাজ পড়ে না কিন্তু কোরবানি দেবে, কেন? কোরবানি না দিলে লজ্জা লাগে, সবাই আমাকে গোশ দিতে আসবে, কোরবানি যদি না দিই তাহলে গোশ দিতে আসে, তাই না? এটা খারাপ লাগবে, লোকেরা বলে দেখো আমার কোরবানি দেন আমাকে গোশ দিতে হবে, আর লজ্জার কথা। এই জন্য যেমন করে হোক একটা ভাগ দিতে হবে। আর নামাজ পড়ে না তাতে লজ্জা নেই, পাঁচ ওয়াক্তের আজান হচ্ছে, আমি জানছি, ইমাম সাহেব জানছেন, জামাত জানছে যে লোকটা নামাজে আসে না, তাতে লজ্জা হয় না, তাতে নির্লজ্জ। কিন্তু কোরবানি না দিলে খুব লজ্জা লাগে, বুঝতে পারছেন ব্যাপারটা? আর এটা হোস নেই যে নামাজ না পড়লে কোরবানি কবুল হবে কিনা আল্লাহর দরবারে, সেই লজ্জাটা হয় না, সেই সন্দেহটা, সেই মনটা সে আর আসে না। মোট কথা এটা হচ্ছে একটা ইবাদত, সেই ইবাদতকে ক্যান্সেল করে আপনি দান সাদকা করবেন তা আপনার এখতিয়ারে নয়, বরং আপনি সেটাকে ইবাদত রূপেই পালন করবেন। যদি অনেক গোস্ত ভয় হয় তো অনেক গোস্তের দরকার নেই, ছোট ছাগল দেন না একটা, কদিন খাবেন, এক সপ্তাহে শেষ খেয়ে শেষ হয়ে যাবে, এক সপ্তাহ যাবে না, তাই না? এখানে যে 300-400 রিয়ালে ছাগলগুলো পাওয়া যায়, 8 কেজি 9 কেজি 10 কেজি ওজনের, সমস্যা নেই, কোরবানি দেন, আল্লাহর রাস্তায় কোরবানি করুন, বেশি পয়সা খরচ হবে না। আপনাকে তো বলা হয়নি যে বিশাল পয়সা খরচ করে 80 লাখ, কত, 80,000, 80,000 টাকার গরু দিয়ে গরু কিনতে হবে, 1 লাখ টাকার গরু কিনতে হবে, তা তো নয়, ও তো নাম নেওয়ার জন্য একদম ফেসবুকে হোয়াটসঅ্যাপে টিভিতে আসবে, মাশাআল্লাহ অমক হাজি সাহেব দিচ্ছেন 1 লাখ টাকার গরু কোরবানি, আর নামটা শুনে মনে মনে কি খুশ, বেলুন ফোলার মতো হয়ে যায়, একটুকু সুই দিলেই ফট করে ফেটে উঠবে, তাই না? বুঝতে পারছেন এই কোরবানি কাজে দেবে, এই কোরবানি কাজে দেবে না, বুঝতে পারছেন না? মানুষের জন্য কোরবানি না, মানুষকে দেখিয়ে কোরবানি না, কোরবানি হতে হবে আল্লাহর জন্য। আপনার যদি কোনো টাকা মানে অপচয় মনে হচ্ছে, ঠিক আছে অপচয় করেন না, একটা ছোট খাসি ছোট ছাগল কিনে ভেড়া কিনে আপনি কোরবানি দেন, আর বাকি টাকাটা আপনি দান করুন, সমস্যা নেই। কিন্তু কোরবানি যেটা করবেন সেটা একবারেই ক্যান্সেল করে দেবেন তা নয়। ব্যাস, আরো কিছু মশলা, যে মশলা সাধারণত লোকেরা জিজ্ঞাসা করছে সেটা হচ্ছে যে কোরবানি কিছু খুঁত, মানে পশুর কিছু খুঁত হলে, যেমন কান কেটে গেছে, শিং ভেঙে গেছে, আজকে একজন ইন্ডিয়া থেকে টেলিফোন করেছিলেন, বলছেন তার কোরবানি ছাগলটাকে কুকুরে কামড়ে দিয়েছে, এখন ক্ষত হয়ে গেছে, তো সে ক্ষত হওয়াতে সেখানটা ছেঁড়া লাগছে, তো সেটা কোরবানি হবে না? হবে না। তো এগুলো বলা হচ্ছে মাকরু, মাকরু মানে কি, যা যা দেওয়া জায়েজ, কিন্তু ভালো হলেই ভালো হতো, কিন্তু যখন আপনি পারবেন না, ঠিক আছে ওটাই কোরবানি দিয়ে আপনার আল্লাহ তাআলা কবুল করবেন, এতে কোনো মাংসের ক্ষতি হয় না, কান কাটা গেলে, ছেঁড়া গেলে, শিং ভাঙে গেলে সমস্যা নেই, ওতে আপনার মাংসের ক্ষতি হবে না, তো আপনি ওটাই কোরবানি দিন। আচ্ছা হুজুর, জন্ম থেকেই যদি কোনো পশুর শিং না থাকে, কান না থাকে, তাহলেও সেটা দেওয়া যাবে, তার কারণ এটাও সমস্যা নেই, কিন্তু ভালো হলেই নিশ্চয়ই ভালো। লেজ কাটা ওই রকমই, যার পুণ্য অথবা কিছু অংশ লেজ কাটা গেছে তার কোরবানি মাকরু, ভেড়ার পুচ্ছে মাংসপিণ্ড কাটা থাকলে তার কোরবানি সিদ্ধ নয়, যেহেতু তা এক স্পষ্ট কমি এবং ইপ্সিত অংশ, অবশ্য এমন জাতের ভেড়া বা যার পশ্চাতে মাংসপিণ্ড হয় না তার দ্বারা কোরবানি শুদ্ধ। আপনি নিশ্চয়ই শুনেছেন, জাহিলি যুগে ছিল, জানি না বর্তমানে আছে কি না, ভেড়ার এমন একটা জায়গা আছে যেটা জীবিত অবস্থায় কেটে নেওয়া হয়, দিয়ে সেটাকে ব্যবহার করা হয়, আবার সেলাই করে দিলে আবার সেটা ঠিক হয়ে যায়। কিন্তু আমাদের শরীয়ত বলছে যে জীবিত থাকা অবস্থায় পশুর দেহ থেকে মাংস কেটে খাওয়া এটা হারাম, এটা মৃতের সমান, বুঝতে পাচ্ছেন? তো যদি এরকম থাকে তাহলে তার দিয়ে কোরবানি হবে না। ব্যাস, কান চেরা, দৈর্ঘ্যে চেরা, পশ্চাৎ থেকে চেরা, সম্মুখ থেকে গ্রন্থে চেরা, কান ফাটা ইত্যাদি সমস্যা নেই, আপনার কোরবানি হয়ে যাবে। লিঙ্গ কাটা, হুজুর লিঙ্গ কাটা বা যেটাকে বলা হয় ওই যে অন্ডকোষ বের করে দাও, এটা কি বলা হয়? খাসি। আর গরুর কি বলা হয়? খাসি করা। যাই হোক, তো যদি এরকম হয় যার অন্ডকোষ বের করে না, আর আমাদের হেলে যারা হাল চাষ করে সমস্ত গরুই তো অন্ডকোষ বের করা, তাই না? কেবল ষাঁড় গুলো অন্ডকোষ বের করা হয় না, তো অন্ডকোষ বের করলে কি কোনো ত্রুটি হয়? এটা কোরবানি হবে না? হবে না, নিশ্চয়ই হবে, কারণ অন্ডকোষ বের করলে তার মাংস ভালো হয়, স্বাস্থ্য ভালো হয়, এই জন্য এটা কোনো ত্রুটি নয়, অতএব এর কি বলে কোরবানি মাকরুহ নয়। দাঁত ভাঙা, যদি দাঁত ভেঙে যায়, দাঁত ভাঙা পশু বা চামড়ায় কোনো অংশ অগভীর কাটা বা চিরা আছে, তাহলে তা দিয়েও কোরবানি হয়ে যাবে, ভালো হলেই ভালো, যদি আপনি পারেন তো একেবারে নিখুঁত কোরবানি দেন আল্লাহর কাছে, সেটাই বেশি গ্রহণযোগ্য। কিন্তু যদি আপনি না পারেন তো বেশি বাড়াবাড়ির দরকার নেই। এমনিতেই অনেকে ওয়াজিব বলেছেন কোরবানি, তবুও এটা ওয়াজিব নয়। যদি আপনি না দেন তাতে গোনা হবে এটা বলতে পারবো না। সুতরাং এ নিয়ে বাড়াবাড়ি করবেন না। অনেকে মানে প্রতিবাদ করেন যে এত এত পশু নষ্ট হচ্ছে, এত এত উম্মতের মাল নষ্ট হচ্ছে, তাতে এদের গায়ে লাগছে না। অন্য সময় মাল কত মদে বিড়িতে সিগারেটে কত বিলাসিতায় কত ভাবে নষ্ট হচ্ছে, খেলাতে নষ্ট হচ্ছে, সেগুলো দেখতে পায় না। তো আল্লাহুল মুস্তাহান, যদি কারো মনে হয় তার অপচয় হচ্ছে, ছোট কোরবানি দাও, বড় কোরবানি দেওয়া জরুরি না। তাছাড়া গরিব মানুষরা এই সময় কিছু গোস্ত খেতে পায়, তাদেরও একটা আনন্দ হয় এই গোস্তের পরবে। তো আমাদের সবদিকে খেয়াল রাখা দরকার, যেন মরাইটাও না ভাঙে, কি বলে, না ফোরায়, আর বউটাও না মারা যায়, মানে দুদিকে খেয়াল করতে হবে। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন লাঠিটা ঠিক মাঝখানে ধরতে পারে, যাতে এদিকেও না নেমে যায়, ওদিকেও না নেমে যায়। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين